الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা আল্লাহর কিতাব পাঠ করে সালাত কায়েম করে আর আমি তাদেরকে যা দিয়েছি তা হতে তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ব্যয় করে সিররা ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবু তারা এমন ব্যবসার আশা রাখে যে ব্যবসা কখনো ক্ষয়প্রাপ্ত হবে না ক্ষতির সম্মুখীন নেই লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি যিনি আল্লাহ পাক তাদেরকে তাদের পুরোপুরি বদলা দেন পরিপূর্ণ বদলা আর এক্সট্রা তার অনুগ্রহ আর অনুকম্পা আরো বাড়িয়ে দেন তো যারা আল্লাহর কালাম পাঠ করে এখানে কোরআন কারীমের তিলাওয়াতের কথা আসছে প্রথম নম্বর কারণ আপনি যদি কোরআন পড়েন তাহলে আপনি বুঝবেন আল্লাহ কি বলেছেন কিন্তু কথা হলো অনেকে কোরআন পড়ে যেমন কোন আরবরা তরজমা বুঝে না হাবা হাজার হাজার হাফিজুল কোরআন আমাদের দেশে তরজমা বলতে কিছুই বুঝে না কোরআনে কারীমের তিলাওয়াহ এক কথা আর কোরআনে কারীমের তিলাওয়াহ করার সাথে তার ব্যাখ্যা অর্থ বোঝা অনুধাবন করা আরেক কথা কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যেও রয়েছে ফায়দা এর সাথে সাথে যদি তরজমা বুঝে তাহলে শোনার উপর সুহাগা কিন্তু তার মানে এটা হয় কোরআনের অর্থ জানেন না তো আপনি পড়বেন না আমরা দেখতে পাই এই সৌদিতে জুম্মার সালাতে আপনি যান হাজার হাজার মানুষ মসজিদে এসেই দু রাকাত পড়লো বা চার রাকাত ক্ষতিপদ কয়েক রাকাত সুন্নত পড়ার পরেই কোরআন নিয়ে বসে যায় সৌদি গৈর সৌদি আরবি আরব সবাই এরকম করে আলহামদুলিল্লাহ এখানে যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে থেকে কয়জন কোরআন অনুধাবন করে কোরআন পড়ছি ব্যাখ্যার দিকে কয়জন খেয়াল করে পড়ছি এই জন্য আপনি কি বলবেন এদের পড়া ভিতা কখনো বলা যায় না কিছু মানুষ হচ্ছে জাহিল মূর্খ আলেম নামের কলঙ্ক বলে কোরআন শুধু পড়লে ফায়দা নেই আস্তাগফিরুল্লাহ কোরআন পড়লে ফায়দা অনুধাবন করলে আরো বেশি ফায়দা আপনি কোরআন পড়লেন কোরআনের অর্থ বুঝে আলহামদুলিল্লাহ না পড়লেও ফায়দা পৃথিবীতে কোটি কোটি মুসলমান সূরাতুল ফাতিহা পড়ে যারা অনারব অনারব যারা কিছু সংখ্যক আরবিয়ান আরবি শিক্ষিত ছাড়া কয়জনে আলহামদুলিল্লাহ অর্থ বুঝে যান আপনি ইন্ডিয়া যান চীন যান আমেরিকা বিশ্বের চতুর্দিকে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সবাইকে রব্বুল আলামিন সবাইকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সবার ক্ষেত্রে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না এখানে কি বলেছেন কোরআন তো লফজতে হবে কোরআন পাঠের কথা বলা হয়েছে এছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সামনে হাদিস মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরাতি আমথালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফ ওয়ালাকিন আলিফুন হরফ ওয়া লামুন হরফ ওয়া মিমুন হরফ যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটি অক্ষর পাঠ করবে, এর বদলে আল্লাহ পাক তাকে এক নেকি দান করবেন, যে নেকিটি দশ নেকির সমান। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এমন এক নেকি দশ নেকির বরাবর। কোরআন কারীমের একটি অক্ষর পাঠ করলেন, এই জন্য বলেন তারা এক অক্ষরে দশ নেকি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালাহু বিহি হাসানাহ, এক অক্ষরের ভিতরে একটি নেকি। আর এই হাসানাহ ওয়াল হাসানাহ বিআশরি আমসালিহা, এক নেকি দশ নেকির সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি বলছি না আলিফ লাম মিম হরফ, এটা হরফ না, এটা আমরা বুঝি সব, কিন্তু হরফ কোনটা? আলিফ হরফ, লাম হরফ, মিম হরফ। তাহলে হিসেবে তিন অক্ষরে তিন নেকি, যে তিন নেকি ইন্দ্রের দোষে ত্রিশ নেকির সমান। সুবহানাল্লাহ। তাই কোরআন পড়েন, আল্লাহুম্মা লাকাল হামদ, রমজান মাস কোরআনের মাস, রমজান কোরআন তিলাওয়াতের মাস। দেখেন পরবর্তীতে শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহি এখানে কোরআনের কিছু ফজিলত, কয়েকটি সূরার ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। তো আমি দুই একটা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা উআল্লিমান্নাকা আযমা সূরাতিন ফিল কুরআন, আমি তোমাকে কোরআনের মধ্যে সর্ববৃহৎ সূরা, অর্থাৎ সবচেয়ে বেশি মর্যাদাশীল সূরা সম্পর্কে জানিয়ে দেব। বললেন তা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা ফরজ এমনি হয়নি, প্রতি রাকাতে পড়তে হয়, সকলকেই পড়তে হয়, তার মর্যাদাও বেশি। সবচেয়ে বেশি মর্যাদাশীল সূরা কোরআনে কারীমে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলছেন হিয়া সাবউল মাসালি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতু, এটি হলো সাবউল মাসালি, সাবউল মাসালি মানে সাত আয়াত, যে সাত আয়াত বারবার পাঠ করা হয়, প্রতি রেখাতে আমরা পাঠ করি, চলতে ফিরতে পাঠ করি, বাচ্চাদেরকেও আলহামদু শিখায়, মানুষেরা কুল হুয়াল্লাহ শিখায়, যেসব সূরা ফজিলত ছোট ছোট আয়াত ফজিলত দেখবেন, আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে বেশি ইজ্জত ওয়ালা আয়াত কোনটা? আয়াতুল কুরসি। আর সবচেয়ে বেশি ইজ্জত ওয়ালা সূরা, সবচেয়ে বেশি মর্যাদাশীল সূরা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো সাবউল মাসানি, আর এটি হচ্ছে মহা কোরআন, আল কোরআনুল আযীম, মহান কোরআন এটি, আর এটি হচ্ছে সাত আয়াত, যে সাত আয়াত বারবার পাঠ করা হয়। আপনি যদি সতেরো রাকাত ফরজ ঈদ পড়েন দৈনিক, তাহলে সতেরো বার সূরা ফাতিহা পাঠ করছেন, সুবহানাল্লাহ। সুন্নাত সালাত পড়লে আরো বর্তমানে আপনি এগারো রাকাত পড়েন তারাবি, আর কি পড়েন? বারো রাকাত সুন্নাত পড়েন, সালাত দোহা পড়েন, সালাত তাহিয়াতুল মসজিদ পড়েন। দেখেন যদি আপনি তাহিয়াতুল উযু পড়েন, কত আর পড়ছেন সূরা ফাতিহা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবউল মাসানি, হিয়া সাবউল মাসানি, এটা কোরআন কারীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআনুল আযীম, আমি তোমাকে সাবউল মাসানি দান করেছি, আর মহান কোরআন দান করেছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা পেশ করছেন, এই সূরাই হচ্ছে সাবউল মাসানি, আর এটি হলো কোরআন আযীম। ومن اجل فضيلتها فضيلتها الشيخ ابن عثيمين رحمه الله بن جم كانت قراءتها ركنا في الصلاه لا تصح الصلاه الا بها اي فضيلتের কারণে সালাতের একটি রুকন হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা সালাতে, যদি সূরা ফাতিহা পাঠ না করা হয় তাহলে সালাত হবে না। এরপরে হাদিস পেশ করেছেন। আচ্ছা সূরা বাকারা আর আলে ইমরানের ফজিলত। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইকরাউজ জাহাওয়াইন আল বাকরাতা ওয়া আলে ইমরান, তোমরা জাহাওয়াইন পাঠ করো। আর এই জাহাওয়াইন বলতে হচ্ছে সূরা বাকরা আর আলে ইমরান। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াওমাল কিয়ামাহ কাআন্নাহুমা গামামাতানি আও গিয়ায়াতানি আও কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফ তুহাজ্জানি আন আসহাবিহিমা ইকরাউ সূরাতাল বাকরা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারকাহা হাসরা লা ইয়াসতিউহাল বাতলা ইয়ানি আসহা আসহারা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এই সূরা দুটি তোমরা পাঠ করো, সূরা বাকরা আর আলে ইমরান। আমরা তো দুর্বল, দুর্বল সারা মাসে ছয় করা, এই তো দুর্বল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে কিয়ামুল লাইলে একই রাকাতে তিন সূরা পাঠ করেছিলেন, সূরা বাকরা, সূরা নিসা, সবসময় করতেন এত লম্বা তার পাম্বার ফুলে যেত, আবার যদি ডিউটি থাকে, যদি বলা হয় পরে পড়েন, সময় নেই, তবু ওই রমজান মাস যখন মোবাইল নিয়ে বসে সময় আছে কিনা, এই রমজান আল্লাহ আমাদেরকে মাফ করুন, আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আখিরাতের জন্য কামাই করার তৌফিক দান করুন। আমরা আখিরাতের ক্ষেত্রে পিছনে, দুনিয়ার ক্ষেত্রে আগে থাকার চেষ্টা করি, আখিরাতের ক্ষেত্রে পিছনে। তাই নিজে আমরা আমল করলে হবে না, নিজে আমল করতে হবে, নিজে নিজেকে উৎসাহ দিবে, তুমি কেন পিছিয়ে থাকছো, তুমি অগ্রবর্তী হও, অগ্রসর হও। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কা'আরযিস সামাই ওয়াল আরযু উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাদলুল্লাহ ইউতীহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ আমাদেরকে বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে লাভ, ক্ষমা লাভের জন্য তোমরা অগ্রসর হও, মুসাবাকা করো, মুসাবাকা, মুসাবাকা মানে কি, প্রতিযোগিতা করে করে অগ্রসর হও, প্রতিযোগিতা, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা। কিন্তু আমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করি না, দুনিয়া কামাইয়ের জন্য প্রতিযোগিতা করি। ইয়া আল্লাহ, জান্নাত লাভের জন্য প্রতিযোগিতা করো, যে জান্নাতের পোস্ত হচ্ছে সাত আকাশ এবং সাত জমিন, জান্নাত কত বড়, সুবহানাল্লাহ। আচ্ছা, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর ফজল আর দান, জান্নাত। তাই আমাদের জন্য অগ্রসর হওয়া উচিত জান্নাত লাভের জন্য, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য, বিশেষ করে এই রমজান মাস। কোরআন, মানুষ সুযোগ নিয়ে কোরআন নিয়ে বসবে, গিরগিরটা একটু কম করো, চলতে ফিরতে কোরআন পড়ো, কালামুল্লাহ বেশি বেশি করে পড়ো। সামনে আসবে ইনশাআল্লাহ, আজকে হাদিসটি শুনেন। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকরা আর আলে ইমরান পড়ো, কারণ এই দুই সূরা কিয়ামতের দিন আসবে মেঘমালা, মেঘ পুঞ্জের মতো, যেমন দুটি মেঘ পুঞ্জ। কিংবা বলেছেন গায়াতান, কিংবা বলেছেন কাআন্নাহুমা ফিরকানি মিন তাইরিন সাওয়াফ, যেমন দুটি পক্ষীকুলের মতো বা পাখির দলের মতো আসবে সূরা বাকরা আর আলে ইমরান। যারা এই দুই সূরা পাঠ করবে তাদের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে তারা সুপারিশ করবে, হুজ্জত পেশ করবে, হুজ্জত দলিল, তারা আমাদেরকে আমাকে পাঠ করতে সূরা বাকারা আর ইমরান কি বুঝেন? যদি কালামুল্লাহ আপনার জন্য সুপারিশ করে তাহলে আপনি কি বুঝেন? ইনশাআল্লাহ মাদার পাবেন কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলছেন, তোমরা সূরা বাকারা পাঠ করো, কারণ সূরা বাকারা যদি পাঠ করো যে পড়ে এর মধ্যে বরকত, সূরা বাকারা হিফজ করার মধ্যে বরকত বরকত, আর যে এটা ছাড়বে এর জন্য আক্ষেপের কারণ হবে, কিয়ামতের দিন আপনি আক্ষেপ করবেন কি নয় যে পাঠ করলাম না। এরপর বলছেন, লা ইয়াসতিউহাল বাতালা, যারা সূরা বাকারা পাঠ করবে তাদের উপর জাদুকরের জাদু প্রভাব ফেলবে না। কোরআন বাড়িতে তুমি নিজেও পড়ো, অনেকে আছে এখনো পর্যন্ত জাদুবিদ্যা আছে, আছে কিনা? জাদু চর্চা আছে না বাংলাদেশ? আস্তাগফিরুল্লাহ আল আযীম, মুল্লারা পর্যন্ত কত কিছু মুল্লা আছে, ওরা তাবিজ বিক্রি করে, তাবিজের মাধ্যমে জাদু করে। আমাকে কোন একটা একটা লোক নরনাম নারী সম্ভবত নারী বলছে, আপনি যদি কিছু জানেন তো আমার জন্য কিছু দেন। সে আমার বলছে আর কি তাবজাতি মুল্লাহ ওই ইয়েতে আর কি হোয়াটসঅ্যাপে ও লেবারন থাকে একজন দুইজন কয়েকজন, কি অবস্থা দেখো বাংলাদেশের, ওই মানুষ বুঝে কি এরকম মোল্লারা এরকম করে, তো এই হুজুর হয়তো এরকম করতে পারে, তোমার যদি ফায়দা হয় আমাকে বলছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম, এটা জাদু, একটা আরেকটা সাথে লাগিয়ে দে, তাবিজ দিবে আপনাকে, বলবে ওকে তুমি চাও পেয়ে যাবে, আছে না তাবিজ দিবে, বলবে তুমি রাতে বেরো কোনো অসুবিধা নাই, ভূত পেরে তোমাকে কিছুই করতে পারবে না, তো তোমার ঈমান নষ্ট করে দিল। আর ওই যে মোল্লা তোমাকে দিল ওইটা হচ্ছে জাদুকর, ওটা সাহেব, ওটা খেয়াল, তাবিজ দিয়ে আপনার ঈমান, আপনার ঈমান আপনাকে ঈমান থেকে দূর করার চেষ্টা করছে। তাবিজ কি করতে পারে? লাভ লোকসানের মালিক তাবিজ। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وإن يمسسك الله بخير فلا راد لفضله سبحان الله الله يريد منك كلان تمك كلان দিতে চায়, আল্লাহ যদি তোমাকে কল্যাণ প্রাপ্ত করতে চায় তাহলে কোন সৃষ্টি নাই, কেউ নাই যে তোমার থেকে এই কল্যাণ দূর করতে পারে। আল্লাহ যদি তোমাকে ক্ষতিগ্রস্ত করতে চায় তাহলে তোমার থেকে ক্ষতি দূর করার মতো কেউ নেই। তো লাভ লোকসানের মালিককে তুমি মনে করছো তাবিজ, আল্লাহ আমাদের হেফাজত করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সে বাকারা পাঠ করো, বাকারা পাঠ করলে জাদুকরের জাদু তোমার উপর প্রভাব ফেলবে না, এরকম শক্তি হচ্ছে সূরা বাকারার মধ্যে, গোটা কোরআনের মধ্যে রব বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, আমি এমন কোরআন নাযিল করছি যে কোরআন হচ্ছে শিফা আর রহমত মুমিনদের জন্য। আমরা কোরআন পাঠ করি আমরা আরাম পাই, আপনারা আরাম পান? যে বলবে আরাম পায় না তার মধ্যে কপটতা আছে, দুর্বলতা আছে, যার ফলে সে আরাম পাচ্ছে না, শান্তি পাচ্ছে না। কোরআন যে পড়ে মুসলমান হলে অবশ্য অবশ্যই শান্তি পাবে, যদি কারোর মধ্যে এরকম দুর্বলতা থাকে তাহলে বলো তোমার ইমান পরিষ্কার করার চেষ্টা করো, ইমান ভালো। ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুন লিল মুমিনিন, এটা নিয়মা। হে লোক সকল, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে মাওয়িদা আসছে, উপদেশ, এটা হলো শিফা, হিদায়াত, রহমত। সুবহানাল্লাহ বিহামদিহি, রমজান মাস, কোরআনের মাস, বেশি বেশি করে কোরআন পাঠ করবেন। আসুন এরপরে শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাজতাহিদু ইখওয়ানি في كثرة قراءة القرآن المبارك لا سيما في هذا الشهر الذي أنزل فيه، فإن لكثرة القراءة فيه مزية خاصة. يا مربيرا اپنا بیشی بیشی کرے ای مبارک ماشے قرآن کریم پاٹھ کرار چشتا کرون بیشش کرے مانے قرآن کریم قرآن مبارک مانے قرآن القرآن المبارک بیشی بیشی پاٹھ کرون اور بیشش کرے ای ماشے اٹھا تنما ماشے دیے ماشے قرآن کریم نازل ہے چھے ای ماشے قرآن قرآن بیشش مرجدہ ہے چھے کہا جبریل علیہ السلام يعارض النبي صلى الله عليه وسلم القرآن في رمضان كل سنة مرة. جبريل عليه السلام الله الرسول صلى الله عليه وسلم كي قرآن پیش کرتن قطيب السر اكبر رمضان ماشي قطيب السر رمضان ماشي اكبر سارا قرآن شنتن شنتن دو جنه قرآن شكره. فلما كان العام الذي توفي فيه عارضه مرتين تأكيدا وتثبيتا. يبصر الله صلى الله عليه وسلم راجل ويبصر رمضان ماشي جبريل عليه السلام نبي كريم صلى الله عليه وسلم ركاشي ايشي دوبار القرآن الكريم شمبرون القرآن قرأتن شنيتن يبصر الله صلى الله عليه وسلم راجل يبصر رمضان أنا قطي رمضان اكبر جتركو نازل هاي جلو ويشي بيرك. وكان السلف الصالح رضي الله عنه مجمعين يكثرون من تلاوة القرآن في رمضان في الصلاة وغيرها. سلف الصالحين رضي الله عنهم أجمعين رمضان ماشي بشي بشي كوري صلاة ابن صلاة شعاع قرآن الكريم بعد قرتن. كان الزهري رحمه الله إذا دخل رمضان يقول إنما هو تلاوة القرآن وإطعام الطعام. امام زهري رحمة الله عليه جهن رمضان پروش کرتا رمضان ماس استو تینی بولتن اتا هلو قرآن تلاوت الماس آر غریب مسکن کے خوانو ماس سبحان الله. اپنا دیکھتے ہیں زهري تین جائی ہو اما در سنٹر کرتی بکو پتی دین سات حاجر رودش اولی لوگ جن کے خوات چن سنٹر سنٹر کرتی بکو منا سنٹر خوات چن جنگونے سو ہو جگتے الحمدللہ شدین آور کے چھے میسیج اس چھے رمضان پروش آگی 70% تیر ادھیک خراس آگے بگی کمپلیٹ ہوئے گئے سارا ماسر رمضان ماس آسا آگی 70% تیر بیشی 100% تیر مدھے 70% بیشی آگی چیئے تارے اللہ اکبر 30% تو منہ آگوں سے سوئے گئے کرن رکھی اطعام اطعام ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا. الله نيك بندہ جا مسكين کے يتيم کے قیدی کے مالر پتی محبت تھا سکتے ہو ترا کھوائے بے کرے شدو کی اور رمضان ماس اہن تیرے کو مجھے سبحان اللہ دی جگہ افطار تو کھائے سہری ہو ہے سنڈر انہیں کیا ہے کہ سب جگہ ہے نا بسی کو جگہ آسن تو پیسہ خروس کو مکن جگہ ہے تعالی الحمدللہ ہمیں جہاں ہمیں کوئی پیسہ اپنا جگہ اللہ پاک اپنا دیکھ کے دیئے چھے اپنا ای پیسہ ایکھانے خروس نہ کرے بنگلہ دیش با انڈیا بورما جدی سمبو گوانا پڑھو بورما مسلمان دیر حق سب چھے بسی جادی رکھتا ہوا امرہ তোমাদের বিশ্বাস হয় নাকি বর্মার মুসলিমদের সবচেয়ে বেশি হক তাদের উপর কারণ হচ্ছে আমরা, কিন্তু আমরা তাদের হক আদায় করতে পারছি না, আমরা প্রতিবেশী ওরা আমাদেরই লোক, বুঝতে পারছেন? তাই দেখবেন সাধারণত ওদেরকে বাঙালি ধরা ওই বর্মি হলো বাঙালি বেশিরভাগ ওই চট্টগ্রামী ভাষায় কথা বলে, ঠিক না? এদেরকে পার্থক্য করতে নেই, এই যে মুসলমান সেই বর্ডার পার্থক্য, কিন্তু আমরা তাদের হক আদায় করছি না, জনগণ আদায় করছে না, সরকার আদায় করছে না, কে আমাদের নিয়ে আমাদেরকে জবাব দিয়ে করতে হবে। জনগণ হয়তো আছে, আমরা দোয়া করি কিন্তু ওরা যে করছেন না, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, অবশ্য অবশ্যই আল্লাহর দরবারে কিয়ামতের দিন তাদেরকে জবাবদিহি করতে হবে। যারা বহির্বিশ্বে আছে, দূরে বসে, ওরা তাদেরকে আহলান ও সাহান জানাচ্ছে, আমরা কিছু করছি না। দেখলেন আপনারা গত কয়েক বছর আপনারা দেখেছেন, দুঃখ লাগে। আজ একটা ছেলে যদি কি বলবি, মানে আঘাত লাগে, বুঝে দরকার কি অবস্থা, কিরকম মজরুম হিসেবে তারা আছে, কি মজরুম, কিরকম মজরুম হিসেবে আছে। যারা মারা গেছেন আল্লাহ যেন তাদেরকে দরজায় শাহাদত দান করুন, যারা আছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন, আমাদেরও হেফাজত করুন। আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, إذا دخل رمضان ترك قراءة الحديث ومجالس العلم وأقبل على قراءة القرآن من المصحف. إمام مالك رحمة الله عليه رمضان أصله تيني درس الحديث بعد يبدأ حديث درس بعد قرآن لي بوجه مصحف مين إمام مالك رحمة الله بوجه شو درس رمضان ماشي درب ذكره صلاه الصالحين ترى رمضان ماشي قرآن کی عبرت کر دیتے ہیں، درس بدتی ہے، درس حدیث بدتی ہے۔ امام مالک رحمت اللہ علیہ کی رکم مرش امام مداری ہی جو امام تلی کنو سندھو نہیں سبائی بجھے امام مالک رحمت اللہ علیہ رمضان ماش قرآن ماش۔ اچھا بلچن وکان قتاد رحمه اللہ یختم القرآن فی کل سبع لیال دائما وفی رمضان فی کل ثلاث وفي العشر الاخير منه في كل ليله يقول السنه ده برضه انا ان ده من الدروس مجالس شهر رمضان للشيخ ابن عثيمين رحمه الله عليه تكيت بيش كوتش عمر كجنا ابن عثيمين رحمه الله عليه امام قتاده رحمه الله عليه সব সময় প্রতি 7 রাতে কোরআন কারীম খতম করতেন সর্বদা প্রতি 7 5 سبحان الله وبحمده। আর রমজান মাস আসলে প্রতি 3 রাতে এক খতম, আর শেষ 10 রাতে প্রতি রাতে এক খতম। সুবহানাল্লাহ, এটা অসম্ভব কিছু না, কারণ ওরা ওই আমাদের মতো এত তিলবর তিল পড়ত না, স্বাভাবিক হাদার বেশিরভাগ তিল না হাদার পড়ত, তারপরে সময়ের মধ্যে বরকত সারা ওদের ওদের কাজই মনে হয় যারা পড়ছে কাজই হয়েছে রমজানের ফজিলতের মাস, তো শেষ 10 রাত ওখানে বসে আছে, আর কোন কালাম নাই সালাম নাই, এতে কাপ বরকত হবে ইনশা। রাতের কদম, তাহাজ্জুদের সালাত, কোরআন, আর আমরা তো এমন ওই শেষ 10 রাতে ফায়দা বেশি, পয়সা জায়গা আছে, এই জন্য পয়সার মেহনত শেষ 10 রাতে বেশি। আচ্ছা এ কথা সত্যরা মিথ্যা, সব তো না অনেকই, সবাই তো না অনেকই, সবাইটা কাজে লাগাই আমরা, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আচ্ছা বলছেন وفي وكان ابراهيم النخعي رحمه الله يختم القران في رمضان في كل ثلاث ليال وفي العشر الاواخر في كل ليلتين ابراهيم النخعي رحمه الله عليه قران کریم رمضان ماسে رمضان ماسে প্রতি 3 রাতে খতম করতেন, আর শেষ 10 রাতে প্রতি 2 রাতে খতম করতেন। وكان الاسود رحمه الله يقرا القران كله في ليلتين في جميع الشهر لا اله الا الله। امام اسود رحمه الله عليه সব সময় প্রতি মাসে প্রতি 2 রাতে কোরআন কারীম খতম করতেন। فاقتدوا رحمكم الله بهؤلاء الاخيار واتبعوا طريقهم تلحقوا بالبرره الاطهار واغتنموا ساعات الليل والنهار بما يقربكم الى العزيز الغفار فان الاعمار تطوى سريعا والاوقات تمضي جميعا وكانها ساعه من النهار قل جن الله قدير الرحم قل اقرا ايش الدان نيك لوك دير قدام كون شلون كرون তাদের পথে চলুন, তাহলে আপনারা পুণ্যবান লোকদের সাথে, নেককার লোকদের সাথে আপনারাও শামিল হবেন। আপনারা দিনে রাতে সময়গুলিকে গনিমত মনে করুন, যার মাধ্যমে আপনারা আজিজে গফফার, পরাক্রমশালী এবং ক্ষমাশীল রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন। এরকম কাজ করুন, নেক আমল করুন, কারণ জীবন দ্রুত গতিতে চলে যাচ্ছে, ওল্ড হয়ে যাচ্ছে। আমরা যেভাবে কার্পেট ভাঁজ করি না, আমার জীবনটা এরকম ভাঁজ হয়ে যাচ্ছে, সময় দ্রুত চলে যাচ্ছে, মনে হচ্ছে যেমন দিনের একটা অংশ। ইয়া রব, এরপরে দোয়া, আল্লাহুম্মা আরজুকনা তিলাওয়াতা কিতাবিক আলা আলওয়াজহি আল্লাযী ইয়ারযিকা আন্না। হে রব, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার কিতাব তিলাওয়াত করার তৌফিক দান করো এমন ভাবে যেভাবে পড়লে তুমি রাজি আর খুশি হও। হে আল্লাহ, তুমি আমাদেরকে সালাম হেদায়াতের পথগুলি তুমি আমাদেরকে দেখিয়ে দাও। হে রব, তুমি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে যাও। হে আল্লাহ, তুমি আমাদের জন্য কোরআনকে আমাদের জন্য দলিল হিসেবে গ্রহণ করে নাও, আমাদের বিপক্ষে যেন কোরআনে কারীম দলিল না হয়। হে রব্বুল আলামিন, ইয়া রব, তুমি আমাদের পদমর্যাদা বৃদ্ধি করো, আমাদেরকে তুমি আমাদেরকে তুমি গুমরাহির পথ থেকে নাজাত দাও, জাহান্নামের পথ থেকে নাজাত দাও, এবং আমাদের খাতা খুচুরি তুমি মাফ করে দাও। হে রব, তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। হে আরহামার রাহিমিন, اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।